وعليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচ্য বিষয় আমাদের শিরক নিয়ে। শিরক কাকে বলে? শিরক মানে হচ্ছে শরীক করা, একটা জিনিসে অপর জিনিসকে শরীক করা। আপনার আব্বার সম্পত্তিতে আপনি একা নন, যদি আপনার ভাই থাকে আপনার ভাই সম্পত্তিতে শরিক, বোন থাকলে শরিক, একই জিনিসে বিভিন্ন জনের শরিক হওয়া। আপনি একটা প্লেটে খাচ্ছেন, হঠাৎ আমি উপস্থিত হলাম, হুজুর আসুন শরিক হন, আমরা বলি শরিক হওয়া। এই শরিক করা মানে শিরিক করা। শিরিক করা শরীয়তে কি? আজকে সেই প্রসঙ্গ যে শিরক বান্দার আল্লাহর রুবুবিয়াত, রুবুবিয়াত মানে আল্লাহ যে রব হওয়ার ব্যাপার, উলুহিয়াত আল্লাহর ইলাহ বা উপাস্য হওয়ার ব্যাপার, কিংবা তার গুণাবলীতে শরিক করা, শরিক স্থির করা, অংশী স্থাপন করা, এই হল, একে বলা হয় শিরিক। এই শিরিক দুই প্রকার, ছোট শিরিক আর বড় শিরিক। বড় শিরিক হল ইবাদতের কোন কিছুকে গায়রুল্লাহর নামে নিবেদন করা, যে কোনো রকমের ইবাদত, যেটাই বলা হবে এটা আল্লাহর ইবাদত, সেটা যদি গায়রুল্লাহর জন্য নিবেদন করা হয় তাকে কি বলা হয়? শিরিক। যেমন দোয়া করা ইবাদত, যদি গায়রুল্লাহর কাছে দোয়া করি তাহলে শিরিক। নজর মানা ইবাদত, যদি গায়রুল্লাহর নামে নজর মানি তাহলে শিরিক। কোরবানি করা ইবাদত, যদি গায়রুল্লাহর নামে কোরবানি করি তাহলে শিরিক। সিজদা করা ইবাদত, যদি গায়রুল্লাহর নামে সিজদা করি তাহলে শিরিক। এ হল বড় শিরিক, ছোট শিরিক না। এতে সংশ্লিষ্ট ব্যক্তি তওবা না করে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে, চিরস্থায়ী জাহান্নামবাসী। সে কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না, যদিও সে নামাজ রোজা করেছে। সে মুসলমান, তার নাম মুসলমান, তার বাপদাদা মুসলমান, কিন্তু শিরিক করে মারা গেলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামবাসী হবে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করত তাহলে তাদের সমস্ত আমল কি হয়ে যেত? পণ্ড হয়ে যেত। কাদের কথা? এটা নবীদের কথা। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, নবী আমি জানি তুমি শিরিক করবে না। আর নবীর আমল সব থেকে বড়, তাই না? বিশাল পরিমাণের আমল, সেই আমল তোমার, কিন্তু তুমি যদি শিরিক করো তো তোমার সমস্ত আমল কি হয়ে যাবে? পণ্ড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুতরাং শিরিক হচ্ছে এমন খতরনাক, এমন মানে বিপজ্জনক জিনিস যে ভালো আমলকেও নষ্ট করে দেয়। যেমন এক গ্লাস দুধে যদি আপনি পেশাব, একমাত্র এক কাতরা পেশাব করে দেন, এক বিন্দু পেশাব ফেলে দেন, সমস্ত দুধটাই নষ্ট হয়ে যাবে। ঠিক বহু আমলের মধ্যে যদি আপনি একবার শিরিক করেন তো আপনার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, তারা যে আমল করেছিল সেই আমলের প্রতি আমি অভিমুখ করে সেগুলোকে ধুলি কণার ন্যায় উড়িয়ে দিই, তাদের আমলের কোন দাম নেই। আর যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, কারণ শিরকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড়, শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়। ইন্না যুল ইন্না শিরকা লা যুলমুন আযীম, আর শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। যদি তওবা করে কেউ মারা না যায় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বাকি অন্যান্য গুনাহ, কাবিরা গুনাহ, ইচ্ছা করলে, যার জন্য ইচ্ছা, আল্লাহ ক্ষমা করতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আল্লাহ লা ইয়াগফিরু আয়ুশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কিছুকে শরিক করে, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তিনি ক্ষমা করেন এই নিম্ন পর্যায়ের পাপ, যেগুলো কাবিরা গুনাহ, যার জন্য তিনি ইচ্ছা করেন তার জন্য। জরুরি নয় যে ক্ষমা করবেন, ইচ্ছা করলে ক্ষমা করবেন। আর যে ব্যক্তি শিরিক করল সে অতি বড় অপবাদ আরোপ করল, যেহেতু আল্লাহ তাআলার প্রতি অপবাদ আরোপ করা হয়, যেহেতু আল্লাহ তাআলার কোন শরিক নেই, আর আমি সেটাকে শরীক নির্বাচন করছি, আল্লাহ তালার কোন অংশী নেই, অথচ আমরা তার অংশী নির্ধারণ করছি, এটা অপবাদ। যেটা আসলে নেই সেটাকে রচনা করা, বলা, এটা অপবাদ। যেমন আপনি আজীবন আপনার আব্বাকে ভালোবেসে আসলেন, হঠাৎ করে এক ব্যক্তি বলল কি না এই লোকটা খারাপ লোক, এ বাপকে বাপ বলেনি, এটা অপবাদ। এটা হচ্ছে অপবাদ, মানে মিথ্যা। যে জিনিস যার মধ্যে নেই তাকে সে তার মধ্যে নির্ধারণ করা, তার জন্য বলা, এটা কি অপবাদ। আল্লাহ তাআলার কোন শরীক নেই, কোন অংশী নেই, কোন পৃষ্ঠপোষক নেই, কোন সাহায্যকারী নেই। অথচ যদি আমরা বলি যে না অমক অলি আল্লাহর সাহায্যকারী, অমক অলি আল্লাহর মাধ্যম, অমক তমক সিঁড়ি, অনেকে বলে মই, অনেকে বলে সুল্লাম, অনেকে বলে ওসিলা, যদি কেউ নির্ধারণ করে তাহলে সে শিরিক করবে। আর আপনারা জানেন সমকক্ষ সাব্যস্ত করে তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহকে ভালোবাসা হয়। ওই সমস্ত আউলিয়া বা অলিকে তারা এমন ভালোবাসে যেমন কাকে ভালোবাসা হয়, আল্লাহকে। আল্লাহ তাআলা কথা বলেছেন, মিনান নাসি মা ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদাই ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা অন্যান্যকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে এবং তাদের প্রতি তেমনি ভালোবাসা পোষণ করে যেমন আল্লাহকে ভালোবাসা হয়, যেমন আল্লাহকে ভালোবাসা হয়, যেমন আল্লাহকে তাজিম করা হয়, যেমন আল্লাহকে সমীহ করা হয়, ঠিক সেই রকমই আল্লাহর ওলিদেরকে। বরং অনেক মানুষ আছে এমন যে আল্লাহকে যতটা ভয় না করে, ভালো না বাসে, তার ওলিকে, তার পীরকে, তার মুর্শিদকে বেশি ভালোবাসে। যদি তাকে বলেন আল্লাহর নামে কসম খেয়ে বলো দেখি এটা করনি, বলবে আল্লাহর কসম করে বলছি করিনি। আর যদি বলা হয় তো বলো তো অমক অলির নামে কি পীর সাহেবের নামে কসম করে বলো তো, তখন দেখবেন করবে না। তার কারণ সে জানে যে আল্লাহ হচ্ছে হালকা জিনিস, আর তার থেকে ভারী জিনিস কি চোখের সামনে যে আছে। এই জন্য মূর্তি পূজকরা মূর্তি পূজা করে, বল চোখের সামনে না দেখলে তাকে বিশ্বাস করা যায় কি করে। দিয়ে তারা সামনে একটা মূর্তি দেখে কার বলে আমরা সেই সৃষ্টিকর্তার উপাসনা করি, কিন্তু সব বাজে কথা, এ হচ্ছে শিরিক। তার রূপ, তার আকার নির্ধারণ করে, তার মূর্তি নির্ধারণ করে কি করা, তাকে কল্পনা করা, রবি ঠাকুরের কথায় চায়ের পেয়ালাতে সমুদ্র দর্শন করা, এটা যেমন অসম্ভব, তেমনি মূর্তি তৈরি করে, মূর্তি নির্মাণ করে, কাঠের কিংবা পাথরের কিংবা লোহার কিংবা পিতলের মূর্তি নির্মাণ করে সেই সৃষ্টিকর্তা, সেই বিশাল সৃষ্টিকর্তা, কত বড় সৃষ্টিকর্তা, সেই বিশাল সৃষ্টিকর্তাকে কল্পনা করা মূর্খামি ছাড়া কিছু না। কত বড় সৃষ্টিকর্তা, যার পা রাখার জায়গা হল ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যার পা রাখার জায়গা কুরসি, সেই কুরসি হচ্ছে সমস্ত আসমান জমিনে পরিব্যাপ্ত। তাহলে আরশ তার উপরে, সেই আরশ কত বিশাল, যে আরশ সারা সৃষ্টি, সমস্ত সৃষ্টি থেকে সব থেকে বড়। আর সেই জিনিসের কল্পনা করি আমরা সামান্য মূর্তি দিয়ে, এটা তো একদম মানে জ্ঞানের বাইরে, মাকুলই নয়, এটা হতেই পারে না, এটা জ্ঞানে ধরতেই পারে না। মোট কথা, শিরিক হচ্ছে বড় জুলুম, বড় অন্যায়। যে শিরিক করবে সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি শিরিক করবে তার ঠিকানা আল্লাহ কোথায় দেবেন, জাহান্নাম। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেবেন তার জন্য। আর জালেমদের জন্য, জালেম কারা, যারা জুলুম করে। জুলুম তো তিন প্রকার আপনারা জানেন, তিন প্রকার জুলুম কি কি, এক হচ্ছে যে নিজের প্রতি জুলুম, পাপ করলে নিজের প্রতি জুলুম করা হয়, কারণ তার শাস্তি নিজেকেই ভোগ করতে হয়, তাই না, বলে নিজের পায়ে কুরুল মারা বলে না। আর অপরের প্রতি জুলুম করা, কাউকে মারলেন, কাউকে অন্যায়ভাবে গালি দিলেন, কাউকে ব্যথা দিলেন, এ হচ্ছে অপরের প্রতি জুলুম। আর সব থেকে বড় জুলুম, যার যিনি সব থেকে বড় তার প্রতি জুলুম করা, তার প্রতি অন্যায় করা, সেটা হচ্ছে কি, শিরিক। ইন্না শিরকা লা জুলমুন আজিম, এই জুলমে আজিম যে করবে তাদের জন্য, আমাল যালিমিনা মিন আনসার, সেই জালেমের জন্য কোন সাহায্যকারী থাকবে না। জাহান্নামে যত চিৎকার করবে করুক, যত কান্না করবে করুক, যত রোদন করবে করুক, যত প্রার্থনা করবে করুক, কিন্তু মালিককে, জাহান্নামের দারোগাকে বলা হবে, মালিক তোমার প্রভুকে আহ্বান করো যেন আমাদেরকে নিশ্চিন্ন করে দেয়, খালাস, যেন আমরা মারা যাই। এইভাবে কষ্ট আশ্চর্য হয় না, কালাইন্নাকুম মা কেসুন, তোমরা মরা যে মারা গেলে তো সবই শেষ হয়ে যাবে, না মারা যাবে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদ্দালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, খসে যাবে, আবার তার স্থলে নতুন চামড়া গজাবে, কি জন্য? যাতে করে আযাব ভোগ করতে থাকো, চিরস্থায়ী আযাব। মোট কথা, শিরিক করে, বড় শিরিক করে যদি কেউ বিনা তওবায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না এবং চিরস্থায়ী তাকে জাহান্নামে থাকতে হবে। আর বড় শিরিকের উদাহরণ আপনারা শুনেন, এবার ছোট শিরিক শুনুন। ছোট শিরিক হল কোরআন ও হাদিসে যাকে শিরিক নামে আখ্যায়িত করা হয়েছে, তবে তা বড় শিরকের পর্যায়ভুক্ত নয়। এই প্রকারের শিরক মিল্লাতে ইসলাম থেকে বহিষ্কার করে না ছোট শিরিক, কিন্তু তা তৌহিদকে কমিয়ে দেয়। যেমন স্বল্প পরিমাণ দিয়া লোক দেখানো কোনো কাজ করা, আপনি কোনো কাজ করলে লোককে দেখিয়ে, সেটা কি হয়? কাজটা আপনি করছেন কার জন্য? আল্লাহর জন্য, কিন্তু তার সঙ্গে লোককে শরিক করছেন, কিন্তু সে আল্লাহ ব্যতীত কে উপকার অপকার করতে পারে না, আর ও বলা যে আল্লাহ এবং অমুক চাই তো ইত্যাদি, আল্লাহ এবং অমুক যা চায় বলা ইত্যাদি, তার মানে আল্লাহর সাথে আল্লাহর ইচ্ছার সঙ্গে মানুষের ইচ্ছাকে এক সঙ্গে যোগ করা। কিভাবে বলতে হবে? আল্লাহ যা চান তারপর আপনি যা চান বললে পরে শিরিক হবে না, ছোট শিরিক হবে না, কিন্তু আল্লাহ ও আপনি যা চান তাই হবে যদি বলেন, তাহলে কি হয়ে যাবে? ছোট শিরিক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, তোমরা জানি তোমরা পাকা ঈমানদার, তোমরা বড় শিরিক করবে না, কিন্তু ছোট শিরিক কে আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় করি। ছোট শিরিক কেমন? তা হল রিয়া। রিয়া মানে লোক দেখানি কাজ করা। নামাজ পড়ছেন, এমন সময় আপনার মনে হলো যে একজন আমাকে দেখছে, হুজুর আমাকে দেখছে, তখন নামাজটাকে সুন্দর করতে লাগলেন। নামাজ পড়ছেন আল্লাহর জন্য, কিন্তু নামাজের সৌন্দর্য কার জন্য এলো? একজন সৃষ্টির জন্য, আর সেটা হলো কি? শিরিক। বুঝতে পেরেছেন? মান হালাফা বিশাইইন দুনাল্লাহ ফাকাদ আশরাক, হাদিসে আছে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খাবে, হলফ করবে, কিরে করবে, সে শিরিক করবে। কিন্তু এই শিরিকটা নিয়ত অনুযায়ী ছোট হতে পারে, বড় হতে পারে। যদি আপনি মনে করেন যার নামে আপনি কসম করছেন সে আল্লাহ থেকে বড়, অথবা আল্লাহ সমান, তাহলে তো বড় শিরিক হয়ে গেল। আর যদি বলেন না ওইরকম নয়, তবে হ্যাঁ শিরিক এরকম, এর সঙ্গে এর নামে কসম করা চলবে, তাহলে ছোট শিরিক হবে। নবীর নামে কসম, আলীর নামে কসম, মায়ের নামে কসম, বাপের নামে কসম, কাবার নামে কসম, ছেলের মাথা ছুঁয়ে কসম, পশ্চিম দিকে মুখ করে কসম, মসজিদ ছুঁয়ে কসম, মেম্বার ছুঁয়ে কসম, হ্যাঁ পীরের মাজার, পীরের নাম নিয়ে, অমক বাবার ওলি অমক, বিভিন্ন নামের কসম মানুষ করে থাকে, হ্যাঁ খাজা বাবার কসম, অমুক বাবার কসম। এই যে কসম যদি কেউ করে, যদি সে আল্লাহর সঙ্গে তুলনা করে, তো বড় শিরিক হয়ে গেল। আর যদি না ছোট, তার মনে এরকম থাকে, তাহলে কি হবে? সেটা ছোট শিরিক হয়ে যাবে। তারপরে রোগবালা দূর করার জন্য তাবিজ ব্যবহার করা ছোট শিরিক। কিন্তু যদি আপনার মনের ভিতরে এটা থাকে যে না এটা এমন পাওয়ার আছে যে আল্লাহর মতো এটা কাজ করতে পারে, অ্যাটম বম আমার কাছে বাঁধা আছে, আমার কাছে কোন রোগবালা আসবে না, জিন ভূত আসবে না, তাহলে কি হয়ে যাবে? বড় শিরিক হয়ে যাবে। সুতরাং নিয়ত অনুযায়ী যদি বলেন না এটা কারণ, এটা বাঁধলে পরে আমার রোগটা ভালো হবে, যদি সাধারণ কারণ মনে করে, অথচ সেটা কারণ নয় শরীয়তে, সেটা কারণ নয়। আপনি ওষুধ খান, সেটা শরীরই কারণ, চিকিৎসা রোগ দূর করার জন্য ওষুধ খাওয়া কি শরীর কারণ, কিন্তু তাবিজ বাঁধা শরীর কারণ নয়। আপনি আপনার জ্বর হয়েছে ফেভারল খান, এটা শরীর কারণ, কিন্তু জ্বর হয়েছে বলে খেজুর পাতা খাবেন, তাহলে কি এটা শরীর কারণ হবে? না। যদি বিজ্ঞান না বলে এবং শরীয়ত না বলে যেটা চিকিৎসা নয়, সেটা চিকিৎসা করা হলো কি শরীর। আপনার ঘর, আপনি ঘরে দেখছেন যে ঘরে বরকত হচ্ছে না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, ধান ফসল ভালো হয় না, জটজ্বালা লেগেই আছে, দিয়ে হুজুরকে ডাকলেন, হুজুর বললেন কি ঘর বন্ধ করতে হবে, ঘরে বেবরকতি ঢুকেছে, আর হিন্দুরা বলে ঘরে শনি ঢুকেছে, শনি লেগেছে, কি করতে হবে? ঘর বন্ধ করতে হবে। ঘর বন্ধ করার জন্য কি করতে হবে? কাঁচা বাঁশ নিয়ে এসো, ঘরের মাঝখানে পুঁতো, আগ্নেতে পুঁতে তারপর ডগায় একটা আয়না বেঁধে দাও, ঘরের দরজা জানলায় সিঁদুর দাও কিংবা আম পাতা দাও, ঘরের চার কোণে পেরেক পুঁতে দাও, ভান নতুন ভান নিয়ে এসে পেরেক পুঁতে দাও, তারপরে ঘরে ধূপবাতি জ্বালাও, মোমবাতি জ্বালাও, আর তারপরে মিলাদ পড়ো, নির্দিষ্ট দোয়া পড়ো কিংবা ইরিং বিরিং পড়ো, তারপরে ঘরটা বন্ধ করে দিয়ে হুজুর চলে যান, কিংবা জানলার দরজায় তাবিজ চিটিয়ে দিয়ে যায়, 786 92 অমক তমক কি কি সব লিখে তাবিজ চিটিয়ে দিয়ে যায়, বলে ঘর বন্ধ হয়ে গেল, জানলা দিয়ে ঢুকবে না, গোটা বাড়িটা তো ফাঁকা, সামনে আঙিনা দিয়ে ঢুকবে না, দরজা দিয়ে ঢুকবে না, শয়তান ঢুকবে না, বেবরকতে ঢুকবে না। এই যে এক এক শ্রেণীর মানুষ মনে মনে তৈরি করে নেয়, এটা কি শরীয়তে আছে? যদি না থাকে তাহলে শিরিক। আজ বলে হ্যাঁ শরীয়তে এরকম আছে তাহলে শিরিক না, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে শিক্ষা দেওয়া হয়েছে। আল্লামাহু শাদীদুল কোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে শিক্ষার কথা বলেন, যে চিকিৎসার কথা বলেন, কার কাছ থেকে বলেন? আল্লাহর তরফ থেকে বলেন। সুতরাং সেটা শিরিক হবে না, কিন্তু শিরিক হবে কোনটা? যেটা আপনি নিজে তৈরি করেছেন। একটা উদাহরণ দেবো, আপনাদেরকে অবাক লাগবে শুনতে। যদি কাউকে বদনজর লাগে, বদনজরের ফলে জ্বর হয়, বদনজরের পরে সে বমিটমি করে ইত্যাদি, তো বদনজর যদি কাউকে লাগে তার চিকিৎসা কি? এটা কি বিজ্ঞানের চিকিৎসা আছে? নাই, কিসে আছে? শরীয়তের চিকিৎসা। বিজ্ঞান তো বদনজরকে মানেই না, কিন্তু শরীয়ত মানে, বলে বদনজর ঠিক, বদনজর লাগলে এটা সত্যিই লাগে। এখন তার চিকিৎসা কি? এক নম্বর চিকিৎসা হলো ঝাড়ফুঁক। আপনি আয়াতুল কুরসি, সূরা ফাতিহা, কুল আউযু বিরাব্বিল ফালাক, নাস, ইখলাস পড়ে আপনি ঝাড়ফুঁক করেন, আপনার বদনজর দূর হয়ে যাবে। আর একটা চিকিৎসা হলো, আপনি যদি মনে করেন যে অমকের নজরে বদনজর লেগেছে, অমক লোকটা আপনার বাড়িতে এলো, যে আপনার ছেলেটা অযথা প্রশংসা করল আর মাশাআল্লাহ টাশাআল্লাহ কিছুই বলল না, এই জন্য মাশাআল্লাহ বলতে ভালো, দেখলে কি বলতে হয়? মাশাআল্লাহ, কিন্তু বলল না, তার নজরটা লেগে গেল। ঠিক তারপর থেকে সে যখন চলে গেল, আধ ঘন্টা কি এক ঘন্টার ভিতরে আপনার ছেলের জ্বর শুরু হয়ে গেল, আর ছেলে দুধ খায় না, তখন আপনি একইন ভাবে জানতে পারলেন যে আসলে আমার ছেলেটাকে বদনজর লেগেছে। আর বদনজরটা লেগেছে কার নজরে? ওই যে একটু আগে অমক জন এসেছিল, সে এরকম বলল, তার ফলে বদনজর লেগেছে। যদি আপনি জানতে পারেন, তাকে আপনি এমন ভাবে বলবেন যাতে ঝগড়া সৃষ্টি না হয়, যে ভাই দেখুন, বা যদি মেয়ে ছেলে হয় তাকে বুঝিয়ে বলতে হবে, মা বোন বলে যাই বলে, যাই হোক, যে তুমি আমার বাড়ি এসেছিলে, তারপরে ছেলেটা প্রশংসা করলে, তারপর থেকে আমার এই ছেলেটার এই অবস্থা, তুমি কিছু মনে করো না, তুমি কুল্লি করে উজু টুজু করে সেই উজুর পানি আমাকে দাও, আমি ছেলেটাকে গোসল দেবো, আমার বদনজর ভালো হয়ে যাবে। কি মনে করেন? এটা যার নজর লেগেছে তার গোসল করা পানি, উজু করা পানি নিয়ে যদি যাকে বদনজর লেগেছে তাকে গোসল দেওয়া হয়, তো বদনজর ভালো হয়ে যাবে। এটা শিরিক না? এটা মনে হচ্ছে শিরিক। কিন্তু যদি হাদিসে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে কি শিরিক হবে? না, এইরকমই হাদিসে আছে। বদনজর দূর করার জন্য এটা একটা চিকিৎসা, এটাকে আমরা শিরিক বলি না। কেন? যেহেতু চিকিৎসা শরীয়তে আছে। এবারে এইটা আছে বলে আপনি অন্য চিকিৎসা করবেন, সেটা যেহেতু শরীয়তে নেই, বিজ্ঞানও মানে না, এটা তো বিজ্ঞান মানে না, বিজ্ঞানও মানছে না, আর বিজ্ঞান মানলেও শরীয়ত সেটাকে মানবে। অভিজ্ঞতার ফলে দেখা যায় যে হ্যাঁ এটা চিকিৎসা, সেটাকে চিকিৎসা বলে মানবে, কিন্তু অভিজ্ঞতায় দেখা গেছে এটা চিকিৎসা নয়, আর শরীয়ত বলছে এটা চিকিৎসা নয়, সুতরাং সেটা কি? ব্যবহার করা শিরিক হয়ে যাবে। এই জন্য তাবিজ ব্যবহার করা কি? শিরিক। হয় ছোট শিরিক, না হয় বড় শিরিক। আর জানেন যে কিছু কিছু তাবিজ আছে যেগুলো শিরিক না। তাবিজ হচ্ছে তিন প্রকার। এক প্রকার হচ্ছে যে মাদুলির ভিতরে মাটি, হাড়, পালক, পশুর লোম, হ্যাঁ ইত্যাদি ভরে, কিংবা কোন ধাতু ভরে ব্যবহার করতে দেওয়া হয়, এগুলো হচ্ছে শিরিক, তাই না? দু নম্বর তাবিজ হচ্ছে যে কাগজের ওপরে, কিংবা ভোজপত্রের ওপরে, কিংবা হরিণের চামড়ার ওপরে, কিংবা বাঘের চামড়ার ওপরে লেখা হয়। কি লেখা হয়? 786, 92, ফেরাউন, শয়তানের নাম, জিনের নাম, ফেরেশতার নাম, তারপরে ইয়া আলী মদদ কুন। দেখবেন আপনার তাবিজের তাবিজের বই পড়লে দেখবেন কত রকম চেহেল কাফি দরুদ আর কি কি সব ইরিং বিরিং নানা রকমের দোয়া, যেগুলো শিরকি। ইয়া আলী মদত কুন মানে হে আলী আমাকে সাহায্য করো, দেখছেন আলীকে বলা হচ্ছে আমাকে সাহায্য করো, আল্লাহকে ছেড়ে দিয়ে। এই শ্রেণীর কথা লিখে যদি মাদুরিতে ভরে ব্যবহার করতে দেওয়া হয়, এটাও শিরিক, তাই না? কিন্তু কিছু কিছু হুজুর আছেন যারা কোরআনের আয়াত লিখে মাদুলিতে ভরে ব্যবহার করতে দেন, এটা কি শিরিক? না, যেহেতু কোরআন হচ্ছে আল্লাহর সিফাত, কোরআনের নামে কসম করা যায়, তাই না? কোরআন ছুঁয়ে, কোরআন স্পর্শ করে, কোরআন ধরে কসম করা যায়। সুতরাং কোরআনের আয়াত যদি কেউ লিখে মাদুলিতে ভরে ব্যবহার করতে দেয়, সেটাকে শিরিক বলবেন? শিরিক বলা যাবে না। সেটা কি? খারাপ, সেটা ব্যবহার করা নাজায়েজ। কেন? না, তাতে কোরআনের অপমান হয়। সেই কোরআনের আয়াত আপনি হাতে বেঁধে নাপাক হবেন, বাথরুমে যাবেন, অপবিত্র হবেন ইত্যাদি ইত্যাদি, তো সেই ক্ষেত্রে কোরআনের অপমান হয় বলে আপনার এটা ব্যবহার করা জায়েজ নয়। তাছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত নেই যে তিনি কোরআনের আয়াত লিখে দিয়ে কারো হাতে বেঁধেছেন বা কারো কোমরে বেঁধেছেন, কারো গলায় ঝুলিয়েছেন ইত্যাদি। এগুলো কি হবে? এগুলো হচ্ছে, দেখবেন অনেকে গলাতে, আপনি পাড়াগ্রামে যান, ছোট্ট বাচ্চা দেখবেন তার গলাতে চার পাঁচ রকমের মাদুলি, রূপোর মাদুলি, লোহার মাদুলি, কি ব্যাপার বলছে, এটা দুধ তোলার জন্য, এটা সর্দির জন্য, এটা ওজনের জন্য, এটা অমুকের জন্য। তাবিজের ভারে ছেলে বড় হতে পারে না, ওই ছোট হয়েই থাকে। এত অত তাবিজ ব্যবহার করা হয়, শুধু তাবিজ ছোট বাচ্চা কি না, গরুর গলাতেও দেখবেন তাবিজ ঘুরছে। কেন না, গরুকে নজর লেগে যাবে, ছোট ফুটফুটে বাছুর হয় না, বাছুর যখন খুব লাফিয়ে বেড়ায় তখন নাকি লোকের নজর লাগতেও পারে। কিন্তু তার জন্য তাবিজ দিতে হবে না, তার জন্য ঝাড়ফুঁক আছে, ঝাড়ফুঁক ব্যবহার করুন, সেটা হচ্ছে বৈধ। সুতরাং তাবিজ হলো হয় ছোট শিরিক না হয় বড় শিরিক। এখন শুনুন শিরকের প্রকারভেদ, শিরকে আকবর আর শিরকে আসগরের মাঝে পার্থক্য কি, শিরকে আকবর আর শিরকে আসগরের মাঝে পার্থক্য কি। শিরকে আকবর যেটা, সেটা দিন থেকে মানুষকে খারিজ করে দেয়, মুসলমানকে ইসলাম থেকে খারিজ করে। যদি কেউ শিরকে আকবর করে তো ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কিন্তু শিরকে আসগর করলে কোন মুসলমান ইসলাম থেকে খারিজ হবে না। দু নম্বর পার্থক্য হচ্ছে, এর কর্তা, শিরকে আকবরের কর্তা চিরস্থায়ী জাহান্নামবাসী হবে, কিন্তু ছোট শিরকের কর্তা মুশরিক, যদি সে ছোট শিরক করে মারা গেছে, জাহান্নামে গেলেও সে চিরস্থায়ী হবে না, শাস্তি ভুগে একদিন না একদিন জান্নাতে যাবে। আর বড় শিরক সমস্ত নেক আমলকে পণ্ড করে দেয়, বড় শিরিক যত রকমের আমল করেছেন সমস্ত আমল নষ্ট, আর ছোট শিরিক কেবল সেই আমলটা নষ্ট যে আমলে আপনি জড়িত, রিয়া করেছেন। যেমন নামাজ, আপনি দুরাকাত নামাজ পড়লেন, খুব ভালো করে পড়লেন, যেমনি হুজুর ঢুকলো আর সুন্দর করে নামাজ পড়লেন, কোন নামাজটা বরবাদ হবে? শেষের দুরাকাত, তাই না? নামাজটা বরবাদ, এইটার জন্য কি রোজা বরবাদ হবে? না না, যেটা যে আমলটায় ছোট শিরিক ঢুকবে সেই আমলটা নষ্ট হয়ে যাবে। শিরকে আকবর যে করে তার জান মাল হালাল হয়ে যায়, তার মানে তার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে, আর ছোট শিরিক করলে পরে তার জান মাল হালাল হয় না। এবারে শুনুন শিরকে আকবরের আরো কিছু প্রকারভেদ আপনাদেরকে বলবো। প্রথম নম্বর হচ্ছে শিরকুদ দাওয়া, তার মানে আহ্বানের শিরিক। আহ্বানের শিরিক মানে দোয়া করার সময়, প্রার্থনা করার সময়, এরকম উদাহরণ কি, ফাইজা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিন আলাউদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি জাহুম ইশরিকুন। যখন তারা, আপনারা জানেন মক্কার মুশরিকরা যখন বড় বিপদে পড়ত তখন কাকে ডাকত? বড়কেই ডাকত, সব থেকে বড় যিনি তাকেই ডাকত। কিন্তু যখনই তাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে ফিরিয়ে আনতেন তখনই তারা কি করত, আবার ছোটদেরকে ডাকতে শুরু করত, সৃষ্টিকে ডাকতে, মূর্তিকে ডাকতে, মূর্তির কাছে দোয়া করতে, প্রার্থনা করতে আরম্ভ করত, লাত হব লজ্জা অমক তমক ইত্যাদি। এ হচ্ছে কি দোয়ায় বা শিরকুদ দাওয়া, মানে দোয়াতে শিরিক। শিরকুন নিয়াহ, নিয়তে শিরিক। নিয়তে শিরিক কেমন, আল্লাহ তাআলা বলেছেন মান কানা ইউরিদুল হায়াত আদ-দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউখাসুন উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। শিরকুন নিয়াহ, এই যে বড় বড় লেকচার দিচ্ছি, বই লিখছি, ইসলামের কাজ করছেন, ইসলামের দাওয়াতের কাজ করছেন, কিসের জন্য? যদি বলেন দুনিয়ার পয়সা কামানোর জন্য, কিংবা গদির লোভের জন্য, কিংবা কোন উচ্চ স্থান লাভের জন্য, কিংবা আরো কিছুর জন্য, যদি আল্লাহ ছাড়া, আল্লাহ সন্তুষ্টি ছাড়া আর কিছুর জন্য আপনি করেন, তাহলে আল্লাহ তাআলা কি বলছেন, যে আমি তাদেরকে তাদের কৃতকর্মসমূহের ফল পৃথিবীতেই পরিপূর্ণরূপে প্রদান করে দিই, এবং সেখানে তাদের জন্য কিছুই কম করা হয় না, দুনিয়াতেই পুরোপুরি পেয়ে যায়। এরা এমন লোক যে তাদের জন্য পরকালে জাহান্নাম ছাড়া আর কিছুই থাকে না, আর তারা যা কিছু করেছে তা সবই পরকালে নিষ্ফল হবে, এবং যা কিছু করে তাও নিরর্থক হবে। শিরকুন নিয়াহ, নিয়তের ভেতরে সেটিকে সেলে মুশকিল। আপনি ইসলামের কাজ করছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, আল্লাহর দিকে আহ্বান যে করে তার থেকে ভালো লোক আর কে আছে? কিন্তু যদি সে আহ্বান করার উদ্দেশ্য এই হয়, টাকা পয়সা হয়, গদির লোভ হয়, কোন মর্যাদার লোভ হয়, কোন মহিলাকে বিবাহ করা হয়, তাহলে যে নিয়ত করেছে সেই নিয়তই পাবে দুনিয়াতে, এবং আখেরাতে সে একদম কি হবে, একদম বঞ্চিত হবে। নম্বর তিন শিরকুত তাআহ, আনুগত্যের শিরিক। আল্লাহ তাআলা বলেছেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লাহু সুবহানাহু আম্মা ইউশরিকুন, তারা আল্লাহকে ছেড়ে নিজেদের পণ্ডিত পুরোহিতদেরকে প্রভু বানিয়ে নিয়েছে। পণ্ডিত পুরোহিত, আমাদের ইমাম বুজুর্গ পীর মুর্শিদ, এদেরকে কি বানিয়ে নেওয়া হয়? প্রভু বানিয়ে নেওয়া হয়। কিভাবে নেওয়া হয়? যখন আল্লাহ তাআলা যে জিনিসকে হালাল বলেছেন কিন্তু ওদের কথায় আমরা কি মনে করি? হারাম মনে করি। কিংবা আল্লাহ তাআলা যে জিনিসকে হারাম বলেছেন যখন আমরা ওদের কথায় কি মনে করি? হালাল মনে করি। তখন কি হয়? তাদেরকে প্রভু মানা হয়। আর এই প্রভু মানার ফলে কি হয়? শিরকুত্তা, আনুগত্য শিরিক। একমাত্র আনুগত্য পাওয়ার অধিকারী কে? মহান আল্লাহ। কিন্তু আমরা মাঝখানে এই নেতা বুজুর্গদের আনুগত্য করে আমরা শিরিক করি। নম্বর চার, শিরকুল মাহাব্বাহ, ভালোবাসার শিরিক। ভালোবাসার শিরিক কেমন? ওই যে একটু আগেই বললাম যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ছেড়ে অন্যকে আহ্বান করে, অন্যকে তাজিম করে, অন্যকে মান্য করে, অন্যকে গণ্য করে, আর তাকে এমন ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা হয়। এটা হচ্ছে ভালোবাসার শিরিক। ভালোবাসা বলতে এই যেমন ছেলে মেয়েকে ভালোবাসা হয়, স্ত্রীকে ভালোবাসা হয়, সেরকম ভালোবাসা তো নয়। সে ভালোবাসা হচ্ছে প্রকৃতিগত ভালোবাসা, কিন্তু এ ভালোবাসা হচ্ছে ইবাদতের ভালোবাসা। এবারে চলুন শিরকে আকবর ও আসগরের কিছু উদাহরণ। শিরকে আকবর জালি, মানে বড় শিরিক এবং স্পষ্ট শিরিক, গায়রুল্লাহর উদ্দেশ্যে পশু জবাই করা। গায়রুল্লাহর উদ্দেশ্যে মাজারে গিয়ে খাসি জবাই করলেন, গরু জবাই করলেন, মুরগি জবাই করলেন, নজর মানত মানলেন, হে বাবা অমক আমার যদি ছেলে হয় তো এখানে খাসি দেব, কিংবা এখানে মিষ্টি দেব, কিংবা এক থালা ভাত দেবো, কি এক হাড়ি ক্ষীর দেব। এসবগুলো কি? গায়রুল্লাহকে বিপদে ডাকা। যখন আপনি বিপদে পড়েছেন তখন আল্লাহকে না ডেকে কাকে ডাকছেন? বাবা অমক বাঁচাও, বাবা অমক বাঁচাও। এগুলো হচ্ছে বড় শিরিক এবং স্পষ্ট শিরকে আকবর। কিন্তু খাফি, অস্পষ্ট বড় শিরিক কেমন? যেমন মুনাফিকদের শিরিক ও তাদের লোক দেখানি কর্মকাণ্ড, গুপ্ত ভয়। সেই কাজে গায়রুল্লাহকে ভয় করা, যে কাজ আল্লাহ ছাড়া অন্য কেউ করতে পারে না। যেমন যেমন ঘাড়বে কি দেবে কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ইচ্ছা করলে আপনার ঘাড়টা ভেঙে যাবে, তাই না? কিন্তু আপনি যে মনে করেন বাবা ওখানে থুতু ফেললে ঘাড় ভেঙে যাবে, পাটা বেঁকিয়ে দেবে কে? পাটা আপনার বেঁকিয়ে দেবে কে? এটা আল্লাহ করতে পারেন। কিন্তু আপনি ওখানে জুতো পরে গেলে তো পা বেঁকে যাবে। এই যে ভয়, যে এমন জিনিসকে ভয় করে যে জিনিস আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, তাহলে কি হবে? এটা শিরকে আকবর হবে, কিন্তু স্পষ্ট না, অস্পষ্ট। এবার চলুন শিরকে আসগারের উদাহরণ। শিরকে আসগার জালি, স্পষ্ট ছোট শিরিক, যেমন গায়রুল্লাহর নামে কসম খাওয়া, হ্যাঁ, নবীর কসম, মা বাপের কসম ইত্যাদি। তারপর যেমন এই কথাটা বলা, যেমন আল্লাহ আপনি যেমন যা চেয়েছেন, আল্লাহ আপনি যা চেয়েছেন বলা, এটা হচ্ছে স্পষ্ট ছোট শিরিক। অথচ আল্লাহ তারপর বলতে হয়, আল্লাহ আর অমুক না থাকলে আমার যা হতো, আমার দুনিয়া সংসার অচল হয়ে যেত, আল্লাহ ও অমুক। এই যে এখানে ও বলে আল্লাহর সঙ্গে সমকক্ষ করা হয়, কিন্তু এটা ছোট শিরিক। আর ছোট হলো এটা স্পষ্ট, কি বলতে হবে? আল্লাহ তারপর। আর শিরকে আসগার খাফি, যেটা অস্পষ্ট ছোট শিরিক, যেমন সামান্য লোক প্রদর্শন। সামান্য লোক প্রদর্শন মানে নামাজ পড়ছেন, হঠাৎ করে আপনি সুন্দর করতে লাগলেন, সামান্য একটু রিয়া ঢুকে গেল, অথচ নামাজটা কার জন্য? আল্লাহর জন্য। অশুভ লক্ষণ মানা, কোন কিছুকে অশুভ লক্ষণ মানা। শুভ লক্ষণ মাফি মুশকিল, ঠিক আছে, কিন্তু অশুভ লক্ষণ মানা, দেখো হ্যাঁ এই জোড়া ভুরু আছে, কি বলে জোট ফাঁক আছে, মেয়েটা ভালো হবে না। তারপরে যে মেয়ে ছটা আঙ্গুল থাকে তার এই হয়, মানে খারাপ ভাবা আর কি। রাস্তায় যাচ্ছেন ডাইনে শিয়াল বাঁয়ে গেলে ক্ষতি হয়, ডান চোখ লাফালে নোকসান হয়। তারপরে হঠাৎ সাইকেল নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কালি হাঁড়ি নিয়ে কিংবা খালি কলসি নিয়ে এক মেয়ে আপনার সামনে পড়লো, আপনি ভাবলেন আপনার যাত্রা অশুভ হবে। রাত্রেবেলায় পেঁচা ডাকছে, পেঁচার ডাক শুনে ভাবলেন, কিংবা কুকুরের ডাক, কুকুর ডাকছে, কুকুরের ডাক শুনে ভাবলেন কোনো বিপদ হবে। চালে বসে কিংবা আপনার বাড়ির গাছে বসে কা কা করে কাক ডাকছে, তখন আপনি বলছেন দুধের ভাতে খা, কেউ মরবে গো, কিছু বিপদ হবে গো, কিছু রোগ আসবে, কিছু মহামারী আসবে। এই যে এই শ্রেণীর ধারণা, কুধারণা, এগুলো হচ্ছে কি? সব ছোট শিরিক, ছোট শিরিক। এ হচ্ছে মোটামুটি উদাহরণ। শিরক থেকে বাঁচার একটি উপকারী দোয়া, এমন কিছু শিরিক আছে যে মানুষ বুঝতে পারে না শিরিক করছে, অথচ শিরিক হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী বলছেন, আবু মুসা, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের মাঝে ভাষণ দিয়ে বললেন, হে লোক সকল, এই শিরিক থেকে সাবধান থেকো, কারণ তা পিঁপড়ের চলন অপেক্ষা অস্পষ্ট। পিঁপড়ে যেমন চলে অস্পষ্টভাবে, তেমনি কিছু শিরিক আছে যেগুলো অস্পষ্টভাবে মানুষ করে থাকে। আল্লাহর ইচ্ছায় এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তা পিঁপড়ের চলন অপেক্ষা অস্পষ্ট হলে তা হতে কিভাবে সাবধান হব, কিভাবে বাঁচব, বাঁচার উপায় কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আল্লাহর কাছে এই দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করে এই শিরিক থেকে, অস্পষ্ট শিরিক থেকে বেঁচো। কি দোয়া? আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন নাআলামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা নাআলাম। এই দোয়া আল্লাহর কাছে করলে পরে এমন যে যেগুলো অস্পষ্ট শিরিক আপনার অজান্তে হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আপনারা জানেন শিরকের ইতিহাস, শিরিক কখন থেকে শুরু হয়। আদম সন্তানের মৌলিক অবস্থা হল তৌহিদ, আদমের পর থেকে তৌহিদ ছিল, শিরিক তাদের মাঝে বাইরে থেকে অনুপ্রবেশ করেছে। অনুপ্রবেশটা কখন করেছে, কোন সময়ে? আদম ও নূহের মাঝে 10 শতাব্দীর ব্যবধান ছিল। 10 শতাব্দীর মানে 1000 বছর কি ছিল, ব্যবধান ছিল, তাই না? তারপরে অন্তর্বর্তী কালের সময় মানুষ সবাই তৌহিদবাদী ছিল। পৃথিবীর বুকে সর্বপ্রথম শিরিক ঘটে নূহের সম্প্রদায়ের মাঝে, যখন তারা নেক লোকেদের নিয়ে বাড়াবাড়ি করে, ওই যে পাঁচজন লোককে নিয়ে বাড়াবাড়ি করে তাদের মূর্তি বানায়, অতঃপর সব শেষে আল্লাহকে ছেড়ে তাদের পূজা শুরু করে। মহান আল্লাহ নূহ আলাইহিসসালামকে তাদের মাঝে প্রেরণ করেন, তিনি তাদেরকে তৌহিদের প্রতি আহ্বান জানান। মুসা নবীর সম্প্রদায়ের মাঝে শিরিক, তাদের মাঝে শিরিক শুরু হয় যখন তারা বাছুর, গরু পূজা কখন থেকে শুরু হয়, গাই পূজা, গো পূজা কখন থেকে শুরু হয়, এই আমাদের ইন্ডিয়াতে এখন থেকে না, বহু আগে থেকে, মুসা আলাইহিসসালামের যুগ থেকে। খ্রিস্টানদের মাঝে শিরিক, ঈসা আলাইহিসসালামকে আসমানে তুলে নেওয়ার পর তাদের মাঝে শিরিক চালু হয়। পল বলে এক ব্যক্তি ছিল যে প্রতারণা করে ও ধোঁকা দিয়ে প্রকাশ করত যে সে মাসিহ প্রতি ইমান রাখে, সেই খ্রিস্ট ধর্মে তিত্ববাদ, ক্রুশ পূজা ও আরো অনেক পৌত্তলিকতা প্রবিষ্ট করে। তিত্ববাদ ইত্যাদি, যে প্রথমে তো বলল যে আল্লাহর পুত্র ঈসা, তারপরে বলল যে না ঈসাই আল্লাহ, এবং তিনজন আল্লাহ, এক হচ্ছে আল্লাহ, তারপরে মারিয়াম, তারপরে ঈসা, ইত্যাদি বিভিন্ন রকম শিরিক তাদের মাঝে ঢুকলো। আরবের মাঝে শিরিক কখন এলো? আরবের মাঝে সর্বপ্রথম শিরিক চালু হয় আমর ইবনে লুয়াই খুজাই নামক এক ব্যক্তি কর্তৃক। আমর ইবনে লুয়াই খুজাই, সেই ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মে পরিবর্তন ঘটায় এবং হিজাজের মাটিতে মূর্তি আমদানি করে লোককে তার পূজা করতে নির্দেশ দেয়। উম্মতে মুহাম্মাদিয়ার মাঝে শিরিক, উম্মতে মুহাম্মাদিয়ার সর্বপ্রথম শিরিক শুরু হয় 4th শতাব্দীর পরে ফাতেমী শিয়াদের হাতে, যখন তারা কবরের ওপর গম্বুজ নির্মাণ করে, ইসলামী মিলাদের বিদাত ও নেক লোকেদের নিয়ে বাড়াবাড়ি বিদাত চালু করে। অনুরূপ যখন তরিকার পীর মাসায়েকদের নিয়ে বাড়াবাড়ি ভিত্তিক ভ্রান্ত সুফিবাদ আত্মপ্রকাশ করে, তখনও শিরকের প্রচলন ঘটে উম্মতে মুহাম্মাদিয়ার মাঝে। শিরকের ভয়াবহতা ও তার বিভিন্ন শাস্তি আগেই বলা হল, যে শিরিক করবে তার সমস্ত আমল পণ্ড হয়ে যাবে এবং জান মাল তার হালাল হয়ে যাবে, মুশরিকদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং জাহান্নাম হবে তার চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক থেকে দূরে রাখুন, ছোট শিরিক, বড় শিরিক, স্পষ্ট অস্পষ্ট সব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখুন। আর শেষকালে আবার সেই দোয়া বলি যে দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন নাআলামুহু। অন্য এক বর্ণনা আছে, শাইআন ওয়া নাহনু নাআলাম, যাই হোক, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইআন নাআলামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা নাআলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।